বাংলা মানবতা সমাধান। مذ عرفت الله ربي أشرق النور في قلبي ملأ البشر حياتي إن أضاء الله دربي يسعني وهنائي يا لفوزي وعنائي لا يطيب العيش إلا في رضا ربي السماء عرفت الله حلو حلو حلو حياتي عرفت الله. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. من المؤمنين رجال صدقوا ما عاهد الله عليه فمنهم من قضى نحبه ومنهم من ينتظر وما بدلوا تبديلا. সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ পাকের সমস্ত প্রশংসা সালাত এবং সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আহজাবের আয়াত নম্বর 23 এ সাহাবায়ে কেরামদের প্রশংসা করেছেন। তার পূর্বে মুনাফিক যারা ছিল কপট তাদের মুখোশ খুলেছেন, তাদের বদচরিত্র উল্লেখ করেছেন, তাদেরকে চিহ্নিত করেছেন। আর এখানে আল্লাহ পাক মুমিনদের প্রশংসা করে ইরশাদ করছেন, মিনাল মুমিনিনা রিজাল, মুমিনদের মধ্যে বেশ কিছু পুরুষরা রয়েছে। সাদাকু মা আহাদুল্লাহ আলিহি, আল্লাহর সাথে যে অঙ্গীকারবদ্ধ হয়েছিল তা সত্য করে তারা দেখিয়েছে। অনেক সাহাবায়ে কেরামরা যারা বদর যুদ্ধে হাজির হইতে পারেনি, বড় আক্ষেপ ছিল যে আমরা প্রথম জিহাদে হাজির হইতে পারলাম না, কারণ বদরে যুদ্ধের প্রস্তুতি নিয়ে নবী করিম সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে যাননি। উদ্দেশ্য ছিল যে কাফেলাকে লুটে নেওয়া, যাতে করে মক্কার যে আমাদের ক্ষতি হয়েছে সেই ক্ষতিপূরণ আমরা হাসিল করে নিতে পারি। কিন্তু আল্লাহ পাক চাইলেন যান না, এখানে একটা হক বাতিলের ফয়সালা হয়েই যাক। অনেকে যেতে পারেননি সেখানে, তারা অন্তর থেকে সংকল্প করেছিলেন, দৃঢ় প্রতিজ্ঞ যে আল্লাহ যদি এইরকম সুযোগ দেয় আল্লাহর রাস্তায় জিহাদ করার, তাহলে দেখাবো যতটুকু করার করব, আল্লাহর রাস্তায় জানমালের কুরবানি করব। আল্লাহ পাক তাদের প্রশংসা করে বলছেন যে কিছু পুরুষরা আল্লাহর সাথে যে ওয়াদা করেছিল, অঙ্গীকারবদ্ধ হয়েছিল, তা সত্য করে দেখিয়েছিল, শাহাদাত বরণ করেছে। অনেকে অনেকে কাফের শক্তিকে দুর্বল করেছে, আল্লাহ পাক এখনো তাদেরকে শাহাদাত দেননি। ফামিন হুম্মান কাজা নাহবাহ, তাদের মধ্যে কতক এমন সাহাবি মুমিনরা আছে যারা নিজেদের প্রয়োজন পুরো করেছে বা নিজেদের উদ্দেশ্যের বাস্তবায়ন করেছে। যে মনে আশা আকাঙ্ক্ষা ছিল যে আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করব, সেটা পূরণ করেছে। আমিনহুম মাইয়ান্তাজির, আর তাদের কত কে এমনও আছে যারা এখনও অপেক্ষায় রয়েছে, আল্লাহ এখনও শাহাদাত তাদের নসিব করেনি, এই আশা নিয়ে আছে যে আল্লাহ রাস্তায় লড়ে শহীদ হব। ওমা বদ্দালু তাবদিলা, আর তারা তাদের এই অঙ্গীকারে কোনো রকমের পরিবর্তন ঘটায়নি। মুনাফিকদের মতো যে ওয়াদা করবে একরকমের আর কাজের সময় আর একরকমের, এমন মুমিনরা করে না তাই করেনি। লিয়াজজি আল্লাহ সাদিকিনা বিসিদকিহিম, যাতে করে আল্লাহ পাক সত্যবাদীদেরকে তাদের সততার প্রতি দান দেন উত্তম। ওয়ায়াজিব আল মুনাফিকিন, আর মুনাফিকদেরকে আল্লাহ পাক শাস্তি দেন ইনশা, যদি আল্লাহ চান। আও ইয়াতুব আলাইহিম, অথবা তাদের তওবা করার তৌফিক দিবেন, তাদের তওবা গ্রহণ করবেন আল্লাহ পাক। ইন্নাল্লাহ কানা গাফুরুর রাহিম, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বড়ই মার্জনাকারী, বড়ই দয়াবান। বড় বড় জালেমকে আল্লাহ হিদায়তের তৌফিক দিয়েছেন। আবু সুফিয়ান ওহদে কাফেরদের পক্ষ থেকে নেতৃত্ব দিয়েছিল, খালিদ বিন ওয়ালিদ কাফেরদের পক্ষ থেকে তাদের চিফ কমান্ডার ছিল, তার দ্বারা বড়ই ক্ষয়ক্ষতি হয়েছে ওহদের যুদ্ধে সাহাবায়ে কেরামদের, কিন্তু তার দ্বারা আল্লাহ পাক অনেক দিনের খেদমত পরে নিয়েছেন, আল্লাহ তওবার তৌফিক দিয়েছেন। আল্লাহ পাক তারপরে ইরশাদ করেছেন, ওয়ারাদাল্লাহু আল্লাযিনা কাফারু বিগাইযিহিম লাম ইয়ানালু খাইরাহ, এই কাফের সম্মিলিত বাহিনী যে উদ্দেশ্য নিয়ে এসেছিল যে এবারে মদিনা থেকে মুসলিমদেরকে একেবারে ছিন্ন ভিন্ন করে দেব, একটাও কেউ থাকবে না এখানে। আল্লাহ পাক বলছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন কাফেরদেরকে তাদের ক্রোধের সাথে, তাদের গুসার সাথে ফিরিয়ে দিয়েছিলেন, প্রতিহত করে দিয়েছিলেন, আশা পূরণ হয়নি। লামিয়ান আলু খায়রা, কোনো কল্যাণ লাভ করতে পারেনি, যুদ্ধে গিয়ে হয় ধন সম্পদ নিয়ে আসতে পারে তাও পারেনি, একটা পয়সাও নিয়ে যেতে পারেনি মুমিন মুসলিমদের মদিনার লোকদের, আর বিজয় লাভ করবে তাও করতে পারেনি। লামিয়ান আলু খায়রা, কোনো কিছুই পায়নি তারা কল্যাণ। ওয়াকাফাল্লাহুল মুমিনিন আল কিতাল, আর আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদের পক্ষ থেকে এই রণক্ষেত্রে যুদ্ধে যথেষ্টই হয়েছিলেন, আল্লাহই এর কাজ করে দিয়েছেন। আল্লাহর সেনাবাহিনী ঘূর্ণিঝড় আর প্রচণ্ড ঠান্ডা দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন এই যুদ্ধের কাজ সম্পূর্ণ করে দিয়েছেন। ওয়াকান আল্লাহ কাউইয়ান আজিজ, আল্লাহ পাক সর্বশক্তিমান এবং সর্বজয়ী, তিনি মহাপরাক্রান্ত, আজিজ সর্বজয়ী, সবকিছুর উপর জয়ী, কেউ তাকে পরাজিত করতে পারে না, তার ইচ্ছার বিরুদ্ধে কোনো শক্তি কিছু করতে পারে না। তার নাম হচ্ছে আজিজ, ইজ্জত থেকে, তার কাছ থেকে ইজ্জত পাওয়া যায়, মানুষের কাছে ইজ্জত পাওয়া যায় না। ওয়ানজালাল্লাযিনা যাহারুহুম মিন আহলিল কিতাব মিন সায়াসিহিম ওয়া কাযাফা ফী কুলুবিহিম রুব ফারীকান তাকতুলুন ওয়া তাসিরুনা ফারীকা। এই আয়াতে আর এর পরের আয়াতে, এই দুটি আয়াতে কোরাইজার যুদ্ধের কথা বলা হয়েছে। এরা বিশ্বাসঘাতকতা করেছিল, এরা ভিতর ভিতর, এদের কাছে ওই বানু নাজির গোত্র একটা ছিল যাদেরকে বিতাড়িত করা হয়েছিল, তাদের চুক্তি ভঙ্গের কারণে আর তাদের বদমাইশির কারণে এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এরা খুন করতে চেয়েছিল, ষড়যন্ত্র করেছিল। আল্লাহ পাক ওহি করে দেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের এলাকা থেকে কেটে পড়েছিলেন, তারপরে এদেরকে বিতাড়িত করা হয়েছিল, খাইবারে এরা বসবাস করত। এদের নেতা ছিল হুয়াই বিন আখতাব, সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বিবি, তার পিতা ইহুদি নেতা। এ প্রত্যেকটি আরব গোত্রে গিয়ে গিয়ে মক্কায় গেল, এই নাজদের দিকে, রিয়াজ কাসিম যে দিকে নাজদ এলাকা, এই এলাকা এক এক গোত্রে গিয়ে প্রত্যেক গোত্রকে প্ররোচিত করলো যে চলো আমরা আছি এখন সবাই মিলে একটা সম্মিলিত আক্রমণ করি, আর মদিনা থেকে এই মোহাম্মদকে তার সাথী সঙ্গে সবগুলিকে নিশ্চিহ্ন করে দিই। সবগুলিকে নিয়ে এসেছিল এই নেতা ইহুদি বদচরিত্রের মানুষ, সে কোরাইজা গোত্রকে এসে বলল যে এটাই সুযোগ, মুহাম্মদের সাথে এইরকম চুক্তি আর তোমাদের কতদিন থাকবে, এখন আমরা এসেছি আমাদের সাথ দাও, তোমরা তোমাদের এই দিকটা রাস্তা তোমরা ক্লিয়ার করে দাও, আমরা এই দিক থেকে ঢুকে গিয়ে পিছিয়ে দিয়ে এদেরকে। তারা প্রস্তুতি নিয়ে নিয়েছিল, অস্ত্র শস্ত্র তারা একত্রিত করেছিল, প্রস্তুতি তাদের পুরোপুরি ছিল যে সাথ দিয়ে দেবো কাফেরদের। কিন্তু এর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন কিছু অবস্থা তৈরি করে দিলেন যে আর এই কোরাইজা গোত্র কাফেরদের সাথ দিতে পারলো না। আর আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ঝড় হাওয়া আর অত্যন্ত শীত যখন দিলেন, রাতারাতি এরা পালাতে বাধ্য হয়ে গেল। যাই হোক, তাদের যে পরিকল্পনা ছিল এই কোরাইজা গোত্র গাদ্দারদেরকে নিয়ে, সেটা তাদের বাস্তবায়ন করতে পারেনি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই খন্দকের যুদ্ধ সেরে এসে জোহরের সময় বাড়ি পৌঁছেছেন আর গোসল করছেন, মাত্র পৌঁছেছেন আর গোসল শুরু করেছেন, জিবরাইল আলাইহিস সালাম এসে হাজির। ইয়া রাসূলুল্লাহ, আপনি অস্ত্র রেখে দিয়েছেন, আপনার শরীর থেকে বর্ম রেখে দিয়েছেন, আমি তো রাখিনি। জিবরাইল আলাইহিস সালাম বলছেন, আমি আল্লাহর হুকুমে এখনো বর্ম ধারণ করে আছি, আমি রাখিনি। অস্ত্র রাখলে চলবে না, চলুন এক্ষুনি যেতে হবে, আপনার সাহাবায়ে কেরামদেরকে নির্দেশ দিন, কোরাইজা গোত্রের অবরোধ করতে হবে, ঘেরাও করতে হবে, এক্ষুনি চলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাড়াতাড়ি করে সাহাবায়ে মধ্যে ঘোষণা করে দিলেন, লা ইউসাল্লিয়ানা আহাদুম মিনকুমুল আসরা ইল্লা ফি বানি কোরাইজা। জোহরের সময় ছিল, আসরের নামাজ তোমরা কেউ মদিনায় পড়বে না, বানি কোরাইজায় গিয়ে ওই ইহুদি এলাকায় গিয়ে সেখানে নামাজ পড়বে, কোথাও রাস্তায় নামাজ পড়বে। এত তাকিদ করে দিলেন সাহাবায়ে কেরামরা, একদল আসরের সময় হয়ে গেছে রাস্তায় পড়ে নিলেন যে নামাজটাকে আর বিলম্ব করে লাভটাকে পড়ি, আর একদল বলছে না, নবী যখন বলেছেন না বিলম্ব হয়ে যাক, কাজা হয়ে যাক, নবীর কথা শুনে ওখানে গিয়ে নামাজ পড়ব। যা হোক, বানু কোরাইজার অবরোধ করা হলো প্রায় 25 দিনের কাছাকাছি অবরোধে। এরা দেখলো যে আমাদের আর উপায় নেই, কাফের সম্মিলিত বাহিনী পালিয়ে গেছে আমাদেরকে অসহায় ছেড়ে দিয়ে, আর সাহায্য করতে আসবে না, আমরা বড়ই অন্যায় কাজ করেছি। তখন বিচার মানতে রাজি হলো, কিন্তু মোহাম্মদ সাল্লামের বিচার মানবো না, আমাদের মিত্র গোত্র ওই গোত্রের নেতা সাদ বিন মাজ তার বিচার মান, তার যেটা সিদ্ধান্ত হবে সেটা আমরা মেনে নেব, ঠিক আছে। সালিস তৃতীয় পক্ষ, এই জন্য সালিস বলা হয়, সালাসা থেকে সালিস তৃতীয় পক্ষ হলেন সাদ বিন মাজ রাদিয়াল্লাহু আনহু, কোরাইজার মিত্র গোত্র হিসাবে আর এদিকে মমিন হিসাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেন, ঠিক আছে সাদ বিন মাজ যা ফয়সালা করবে সেটাই মানব। সাদ বিন মাজ এমন এক ফয়সালা করলেন যেই ফয়সালা আল্লাহ সাত আসমানের ওপর কোরাইজার জন্য করেছিলেন, শাস্তির, তাদের সাবালকদেরকে হত্যা করে দেওয়া হবে, তাদের নারী শিশুদেরকে দাস দাসীতে পরিণত করা হবে, তাদের ধন সম্পদগুলিকে গনিমত হিসাবে গ্রহণ করা হবে, কারণ এরা সবচেয়ে বড় অপরাধ করেছে গাদ্দারি আর বিশ্বাসঘাতকতার। আল্লাহ পাক এই দুটি আয়াতে তাদের কথা তুলে ধরেছেন, ওয়া আনজালাল্লাযিনা যাহারুহুম মিন আহলিল কিতাব, আহলি কিতাবদের মধ্য থেকে অর্থাৎ ইহুদিদের এই কোরাইজা গোত্র যে এই সম্মিলিত বাহিনীর সহযোগিতা করেছিল তাদেরকে আল্লাহ নামিয়ে দিলেন, মিন সায়াসিহিম তাদের দুর্গসমূহ থেকে, সিইসিউন মানে হচ্ছে দুর্গ কিল্লা, তাদের দুর্গ থেকে যেখানে তারা সুরক্ষিত হয়ে লুকিয়েছিল সেখান থেকে আল্লাহ নামিয়ে ফেললেন। ওয়াকাজাফা ফি কুলুবিহিম রুবা, এবং তাদের অন্তরে আল্লাহ পাক রব্বুল আলামিন ভীতি সঞ্চারিত করে দিলেন, ভয়ের ভীত সন্ত্রস্ত, কিছুদিন তো খুব থাকলো শক্তিশালী হয়ে মনোবল ভেঙে পড়ল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ফারিকান তাক্তুলুন, তাদের এক দলকে তোমরা হত্যা করেছিলে, ওয়া তাসিরুনা ফারিকা, আরেক দলকে তোমরা বন্দী করেছিলে। এখানে অল্প সময়ের বিরতি দিয়ে আমরা আমাদের আলোচনার দিকে আবার ফিরে আসছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমি মোহাম্মদ হাশিম মাদানী আর আপনারা দেখছেন পিস টিভি বাংলা। ইবাদত আমল করলেই কি হয়ে যায়? পাবেন কি যা কিছু করছে তাই? অবশ্যই নয়, যতক্ষণ না আমল ইবাদত কবুল ও সংরক্ষণের শর্ত পূর্ণ হয়। জানতে হলে দেখুন আমার আলোচনা একমাত্র পিস টিভি বাংলায়। বুঝুন সেই বিশিষ্ট নীতিমালা যার কারণে ইসলাম সারা বিশ্বে জনপ্রিয় হয়ে উঠেছে। দেখুন ইসলামের মৌলিক জ্ঞান প্রতি শনিবার রাত 8:30 বা পুনঃ সম্প্রচার সকাল 7:00 বাংলাদেশে পিস টিভি বাংলায়। Discussion, discussion, discussion, debate, debate, debate, rebuttal, rebuttal, rebuttal, conclusion, conclusion, eliminate misconceptions about religion, get enlightened. Witness Dr. Zakir Naik in a battle of words. Dekhun, Shammukh Shamore, Prati Riyashpatibar, Ratnautai, Apuno Shamprachar, Shakal Chai Doshtai, Bangladeshe, Peace TV, Banglai. Vishwa Jahan, Purichawanar Jonne, সুন্দর একটি যদি বিধান না হয় তাহলে তার ধ্বংস অনিবার্য। শেখ সাইফউদ্দিন বিলাল মাদানী, তাই আসুন সুন্নার আলোকে জীবন গড়ার জন্য পৃথিবী বাংলায় আপনাদের জন্য নির্বাচিত কিতাব বুলুগুল মারাম মিন আদিল্লাতিল আহকাম এর মাধ্যমে দর্শে হাদিসের সুব্যবস্থা করা হয়েছে আপনাদের সকলকে শোনার এবং জানার জন্য সাদর আমন্ত্রণ জানাচ্ছি। দেখুন বুলুগুল মারামের দর্শে হাদিস শুধুমাত্র পিস টিভি বাংলায়। বুলুগুল মারাম পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায়। সম্মানিত ভাতৃমণ্ডলী, ফিরে আসি আমাদের আলোচনার দিকে। আমাদের আলোচনার বিষয়বস্তু ছিল সূরা আহজাবের তাফসিরে কোরাইজা গোত্রের বিরুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবরোধ যুদ্ধ। আয়াত নম্বর 26 এবং 27 এই কোরাইজা গোত্রের কথা এবং তাদের যে আল্লাহ পাকের যে ফয়সালা হয়েছিল সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিচারের মাধ্যমে, সেটাই ছিল আল্লাহ পাকের ফয়সালা। এই বিষয়গুলি আল্লাহ পাক এখানে বর্ণনা করেছেন সংক্ষেপে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই খন্দকের যুদ্ধ সেরে এসে জোহরের সময় বাড়ি পৌঁছেছেন আর গোসল করছেন, মাত্র পৌঁছেছেন আর গোসল শুরু করেছেন, জিবরাইল আলাইহিসসালাম এসে হাজির। ইয়া রাসূলুল্লাহ, আপনি অস্ত্র রেখে দিয়েছেন, আপনার শরীর থেকে বর্ম রেখে দিয়েছেন, আমি তো রাখিনি। জিবরাইল আলাইহিসসালাম বলছেন, আমি আল্লাহর হুকুমে এখনও বর্ম ধারণ করে আছি, আমি রাখিনি। অস্ত্র রাখলে চলবে না, চলুন এক্ষুনি যেতে হবে, আপনার সাহাবায়ে কেরামদেরকে নির্দেশ দিন, কোরাইজা গোত্রের অবরোধ করতে হবে, ঘেরাও করতে হবে, এক্ষুনি চলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাড়াতাড়ি করে সাহাবায়ে ঘোষণা করে দিলেন, লা ইউসাল্লিয়ানা আহাদুম মিনকুমুল আসরা ইল্লা ফি বানি কুরাইজা। জোহরের সময় ছিল, আসরের নামাজ তোমরা কেউ মদিনায় পড়বে না, বানি কুরাইজায় গিয়ে ওই ইহুদি এলাকায় গিয়ে সেখানে নামাজ পড়বে, কোথাও রাস্তায় নামাজ পড়বে। এত তাকিদ করে দিলেন সাহাবায়ে কেরামরা, একদল আসরের সময় হয়ে গেছে রাস্তায় পড়ে নিলেন যে নামাজটাকে আর বিলম্ব করে লাভটাকে পড়ি, আরেক দল বলছে না, নবী যখন বলেছেন না বিলম্ব হয়ে যাক, কাজা হয়ে যাক, নবীর কথা শুনে ওখানে গিয়ে নামাজ পড়ব। যা হোক, বানু কুরাইজার অবরোধ করা হলো প্রায় 25 দিনের কাছাকাছি। অবরোধে এরা দেখলো যে আমাদের আর উপায় নেই, কাফের সম্মিলিত বাহিনী পালিয়ে গেছে আমাদেরকে অসহায় ছেড়ে দিয়ে, আর সাহায্য করতে আসবে না, আমরা বড়ই অন্যায় কাজ করেছি, তখন বিচার মানতে রাজি হলো, কিন্তু মুহাম্মদ সাল্লামের বিচার মানবো না, আমাদের মিত্র গোত্র ওই গোত্রের নেতা সাদ বিন মাজ তার বিচার মান, তার যেটা সিদ্ধান্ত হবে সেটা আমরা মেনে নেবো, ঠিক আছে। সালিস তৃতীয় পক্ষ, এই জন্য সালিস বলা হয়, সালাসা থেকে সালিস তৃতীয় পক্ষ হলেন সাদ বিন মাজ রাদিয়াল্লাহু আনহু, কোরাইজার মিত্র গোত্র হিসাবে, আর এদিকে মমিন হিসাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ঠিক আছে সাদ বিন মাজ যা ফয়সালা করবে সেটাই মানবো। সাদ বিন মাজ এমন এক ফয়সালা করলেন যেই ফয়সালা আল্লাহ সাত আসমানের ওপর কোরাইজার জন্য করেছিলেন শাস্তির, তাদের সাবালকদেরকে হত্যা করে দেওয়া হবে, তাদের নারী শিশুদেরকে দাস দাসীতে পরিণত করা হবে, তাদের ধন সম্পদগুলিকে গনিমত হিসাবে গ্রহণ করা হবে, কারণ এরা সবচেয়ে বড় অপরাধ করেছে গাদ্দারি আর বিশ্বাসঘাতকতার। আল্লাহ পাকে দুটি আয়াতে তাদের কথা তুলে ধরেছেন, ওয়া আনজালাল্লাযিনা যাহারুহুম মিন আহলিল কিতাব, আহলি কিতাবদের মধ্য থেকে অর্থাৎ ইহুদিদের এই কোরাইজা গোত্র যে এই সম্মিলিত বাহিনীর সহযোগিতা করেছিল তাদেরকে আল্লাহ নামিয়ে দিলেন, মিন সায়াসিহিম তাদের দুর্গসমূহ থেকে, সিইউন মানে হচ্ছে দুর্গ কিল্লা, তাদের দুর্গ থেকে যেখানে তারা সুরক্ষিত হয়ে লুকিয়েছিল সেখান থেকে আল্লাহ নামিয়ে ফেললেন, ওয়া কাযাফা ফি কুলুবিহিম রুবা, এবং তাদের অন্তরে আল্লাহ পাক রব্বুল আলামিন ভীতি সঞ্চারিত করে দিলেন, ভয়ের ভীত সন্ত্রস্ত কিছুদিন তো খুব থাকলো শক্তিশালী হয়ে মনোবল ভেঙে পড়ল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ফারিকান তাক্তুলুন, তাদের এক দলকে তোমরা হত্যা করেছিলে, ওয়া তাসিরুনা ফারিকা, আরেক দলকে তোমরা বন্দী করেছিলে, ফারিকান তাক্তুলুনা, তাদের এক দলকে তোমরা হত্যা করেছিলে, অর্থাৎ তাদের সাবালকদের। এটাই ছিল সাদ বিন মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু ফয়সালা। সাদ বিন মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু খন্দকের যুদ্ধে আহত হয়েছিলেন, মারাত্মক আহত হয়েছিলেন, আর চলাফেরা করা তার জন্য মুশকিল ছিল, তাকে গাধার পিঠে করে নিয়ে আসা হইলো, নামিয়ে নিয়ে আসা হইলো, ফয়সালাটা শুনিয়ে দিলেন, আল্লাহ পাক তার জবান দিয়ে এই ফয়সালা নিয়ে দিবেন হক ফয়সালা, আর তারপরেই তিনি শাহাদাত বরণ করেছেন রাদিয়াল্লাহু আনহু। আল্লাহ পাক বলছেন ওয়া তাসিরুনা ফারিকা, আরেক দলকে বন্দী করেছিলে, অর্থাৎ তাদের নারী শিশুদেরকে তোমরা বন্দী করে দাস দাসীতে পরিণত করেছিলে। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপর ইরশাদ করছেন ওয়া আওরাসাকুম আরদাহুম ওয়া দিয়ারাহুম, হে মুমিন মুসলিমরা, তোমাদেরকে আল্লাহ পাক ওয়ারিস বানিয়ে দিলেন, উত্তরাধিকারী বানিয়ে দিলেন তাদের ভূমির, এ কোরাইজা ইহুদিদের ভূমির এলাকার, ইয়ারাহুম তাদের বাড়ি ঘরের, ওয়া আমওয়ালাহুম তাদের ধন সম্পদের, অনেকগুলি অস্ত্রশস্ত্র, তরবারি, বর্ষা, তারপরে উট, ঘোড়া, এগুলি প্রস্তুত রেখেছিল মুসলিমদের বিরুদ্ধে ওই সম্মিলিত বাহিনীর সাথে মিলে লড়াই করে মুসলিমদেরকে উৎখাত করবে মদিনাতে। সবগুলি গানিমাত হয়ে আলহামদুলিল্লাহ সাহাবায়ে কেরামদের কাছে আসলো। আল্লাহ তাই বলছেন যে তাদের ধন সম্পদ আসলো, ও আরদাল্লাম তাতাউহার, এমন ভূমির আল্লাহ পাক তোমাদেরকে উত্তরাধিকারী বানাবেন যেখানে এখনো তোমরা পদার্পণ করনি, এখনো থেকে সেখানে পা রাখতে পারোনি। মক্কা বিজয়ের দিকে ইঙ্গিত করা হয়েছে, পঞ্চম হিজরির ঘটনা খন্দকের যুদ্ধ, কোরাইজার যুদ্ধ আর অষ্টম হিজরি, কেউ কেউ বলেছেন না তার আগে খৈবর হয়েছিল, খৈবরের দিকে ইঙ্গিত করা হয়েছে, কেউ কেউ বলেছে এর চাইতে ব্যাপক পারস্য দেশ আর রোম সাম্রাজ্য, সেখানে তোমরা বিজয় লাভ করবে, পরবর্তী উমার রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানে যা সম্পন্ন হয়েছিল সেই দিকে ইঙ্গিত করে আল্লাহ একটি কথা শুধু বলেছেন, ও আর দাল্লাম তাতাউ, আল্লাহ এমন এমন দেশের, এমন এমন ভূমির আল্লাহ তোমাদেরকে উত্তরাধিকারী বানাবেন যেখানে তোমরা এখনো পদার্পণ করতে পারো না। ওয়া কান আল্লাহু আলা কুল্লি শাইইন কাদীরা, আল্লাহ পাক সবকিছুর উপর সর্বশক্তিমান। সুতরাং আল্লাহর কাছে কোনো মুশকিল মনে করিও না। ইয়া আইয়ুহান নাবী, হে নবী, কুল্লি আজওয়াজিক, তোমার স্ত্রীদেরকে বলে দাও, ইন কুনতুন্না তুরিদুনাল হায়াতাদ দুনিয়া ওয়া জিনাতাহ ফাতাআলাইন উমাত্তিকুন্না ওয়া সাররিহকুন্না সারাহান জামিলা। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইখতিয়ার দিয়েছিলেন তার স্ত্রীদের ক্ষেত্রে, যে স্ত্রীরাকে ডেকে ডেকে তাদেরকে অপশন দাও, স্বাধীনতা, যে তোমরা আমার সাথে থাকতে চাও নাকি দুনিয়া চাও, দুনিয়া যদি ভোগবিলাস চাও তাহলে তোমরা আমার কাছ থেকে তালাক নিয়ে যেতে পারো। এটা কেন আল্লাহ দিয়েছিলেন? কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পঞ্চম হিজরি পর্যন্ত সংকটের জীবন যাপন করছিলেন, তার পরিবাররাও অনেকে একটু সুখে খাচ্ছে, কিন্তু আমাদের নবীর গৃহে, নবীর বিবিদের বাড়িতে খাদ্যের ব্যবস্থা নেই, ওই খেজুর কয়েকটা আর পানি, খেজুর আর পানি, মাসের পর মাস চলে যায়, বাড়িতে চুলা জ্বলে না, এই কষ্ট স্বাভাবিক মানুষ তো, তো অনেকে সচ্ছল হচ্ছে, তো আমাদেরও কিছু দেওয়া হোক। নবীর বিবিরা তখন চারজন ছিলেন, আর পঞ্চম হলেন জাইনাব বিনতে জাহাস, যার বিবাহের ঘটনা আসছে, আল্লাহ পাক বিবাহ পড়িয়েছিলেন। চারজন ছিলেন সাউদা, আয়েশা, উম্মে সালমা আর হাফসা রাদিয়াল্লাহু আনহুন আজমাইন। এই চারজন বিবি একটু পীড়াপিড়ি শুরু করলেন রাসূলের সাথে। ওই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মনোক্ষুণ্ণ হয়েছিলেন, আর তারপরে তিনি এক মাসের জন্য ইলা শপথ করেছিলেন, এক মাস আমার স্ত্রীদের কাছে যাব না। ইলার ঘটনা ঘটলো, এক মাস পরে 29 দিন পরে নেমে আসলেন আল্লাহ পাক রব্বুল্লাহ আলামিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন যে তোমার স্ত্রীদেরকে এখন ইখতিয়ার দাও, চয়েস। নবীর সাথে থাকলে এইরকমই কষ্ট করেই থাকতাম, আর যদি খুব সুখ শান্তি চাও দুনিয়ার তাহলে আসো আর তালাক নিয়ে নিয়ে চলে যাও। রাসূলুল্লাহ সাল্লাম প্রথম আবু বকর সিদ্দিকের মেয়ে আয়েশা দিয়ে শুরু করলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আমাকে আপনি চয়েস করতে বলছেন, আমি আপনাকে ছেড়ে দুনিয়া আমি চয়েস করব, দুনিয়াকে প্রাধান্য দেব? হতেই পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিষয়ে ইরশাদ করছে, আইয়ুহান নাবিয়ু, হে নবী, কুল্লি আজওয়াজিকা, তোমার স্ত্রীদেরকে বলে দাও, ইন কুনতুন্না তুরিদনাল হায়াতাদ দুনিয়া, তোমরা যদি পার্থিব্য জগতের সুখ শান্তি চাও, আর জিনা তাহার শোভা সৌন্দর্য চাও, যে একটু সুখে খাই দাই, ফাতা আলাইন, তাহলে আসো। ওমাত্তে কন্যা, তোমাদেরকে কিছু ভোগের সামগ্রী দিয়ে দিই, যা পারি অবসর রেহ কন্যা সারাহান জামিল, আর তোমাদেরকে ভালোভাবে ছেড়ে বিদায় করে দিই। তালাক দিলেও আল্লাহ বলছেন সারাহান জামিলা, ভালোভাবে বিদায় করবে। আর আমাদের মূর্খ সমাজ যাকে তালাক দিয়ে লাজ্জিত মেরে আর অকথ্য গালি গালাজ করে, হ্যাঁ, আর কত রকমের জুলম অত্যাচার করে আর মানহানি করে, মানসিক টর্চার করে, তারপরে বিদায় করে না, আল্লাহ সসম্মানে বিদায় করতে বলেছেন। বরং আল্লাহ কিছু উপঢৌকন দিয়ে দিতে বলেছেন, মাতা দিয়ে দাও, মানে কিছু হাদিয়া তোহফা গিফট দিয়ে দাও, দিয়ে বিদায় করো, যাতে তোমার এহসান অনুগ্রহের কথা স্মরণ করে, তোমার ঘর থেকে চলে গেলেও যেন স্মরণ করে যে এই স্বামী ছিল, একটা ভালো স্বামী ছিল, কিন্তু হারিয়েছি, ভাগ্যে ছিল না। ভালো ব্যবহার আল্লাহ করতে বলে, সারাহান জামিলা, নবীকে আল্লাহ বলছেন। অন্য অন্য ক্ষেত্রেও তালাকের ক্ষেত্রে মুমিনদেরকে আল্লাহ সম্বোধন তাই করেছে, ওয়াইন কুনতুন্না তুরিদুনাল্লাহ ওয়া রাসূলাদার আখিরা, আর যদি তোমরা আল্লাহর সন্তুষ্টি চাও আর রাসূলের সংসর্গ চাও, যে রাসূলের সঙ্গী জীবন সঙ্গিনী হয়ে জীবন যাপন করবো আর আখেরাতে উঠবো, ওয়া দারাল আখিরা, আর পরকালের জান্নাতের ঘর চাও, ফাইনাল্লাহ, তো শুনে রাখো, ফাইনাল্লাহ আদালিল মোহসানাত মিনকুন্না আজরান আজিমা, তাহলে তোমাদের মধ্যে যারা সৎকর্মশীল তাদের জন্য আল্লাহ মহা পুরস্কার তৈরি করে রেখেছে, জান্নাত তোমাদের জন্য রয়েছে। সবর করো, ধৈর্য ধারণ করো। ইয়া নিসা আন-নবী, হে নবীর বিবিরা, মাইয়াতি মিনকুন্না বিফাহিশাতি মুবাইয়ানা, তোমাদের মধ্য থেকে কেউ যদি সুস্পষ্ট অন্যায় কাজে লিপ্ত হয়, অশ্লীল কাজে লিপ্ত হয়, অশ্লীল কাজ মানে এই নয় যে ব্যভিচার আর কুকাজে লিপ্ত হবে, তার মানে বেহায়া বেপরদা যদি হয়, অথবা দিনের বিধিবিধান পালনে যদি কোনো রকমের ঘাটতি করে, অবহেলা করে, এগুলি বোঝানো হয়েছে। এই জন্য এখানে ফাহিশা মুবাইয়ানা তাফসির এক বাক্যে তাফসির কারগণ করেছেন যে যদি এইরকম কোনো পাপ তোমরা করো যেটা তোমাদের জন্য শোভা পায় না, অনেক সময় একটা সাধারণ মহিলার জন্য হয়তো একটা কাজ শোভা পায় কিন্তু আলেমের স্ত্রীর জন্য শোভা পায় না, তাই যদি হয়তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক জায়েজ কাজ শোভা পায় না, আল্লাহ পাক বলছেন যে যদি এইরকম কাজ করো কোনো পাপে লিপ্ত হয়, ইউদাআফ লাহাল আযাব দুফাইন, তাহলে ওই স্ত্রীর জন্য নবীর বিবির জন্য দ্বিগুণ শাস্তি দেওয়া হবে, তাকে দ্বিগুণ শাস্তি দেওয়া হবে। যেমন তোমাদের মর্যাদা উঁচা তেমন তোমাদের গুনাহও বেশি, শাস্তিও বেশি। ওয়াকানা যালিকা আলাল্লাহ ইয়াসিরা, এটা আল্লাহ পাকের জন্য বড় সহজ। পক্ষান্তরে তোমরা যদি আল্লাহ পাকের অনুগত হও, অমাইয়াকনুত মিনকুন্না লিল্লাহি ওয়া রাসূলিহি, তোমাদের মধ্যে যারা আল্লাহ এবং রাসূলের অনুগত হবে, মেনে চলবে আল্লাহ রাসূলের বিধান, ওয়া তাআমাল সালিহান, আর সৎকর্মশীল হবে, নুতিহা আজরাহা মাররাতাইন, তাকে দ্বিগুণ প্রতিদান দেবে, আল্লাহ ডবল সওয়াব দেবেন বলছে। গুনাহও যেমন বেশি নেকিও বেশি, স্থানের ক্ষেত্রে মক্কা মদিনায় গিয়ে যেমন নেকিও বেশি হয় তেমন গুনাহও সেখানে বেশি। ওয়াতাদনা লাহা রিজকান করিমা, এবং তার জন্য বা তাদের জন্য আমি সম্মানিত বা সম্মানজনক রিজক প্রস্তুত করে রেখেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আরো ইরশাদ করেছেন, ইয়া নিসা আন-নবী লাস্তুন্না কাহাদিম মিনান নিসা, হে নবীর বিবিরা, তোমরা অন্য অন্য নারীদের মতো নও, তাদের মতো তোমাদের চাল চলন হবে, তাদের মতো তোমরা চলাফেরা করবে না। ইনি তাকাইতুন্না, তোমরা যদি আল্লাহকে ভয় করো, ফালা তাখদানা বিল কওলি, তাহলে তোমরা আকর্ষণীয় ভঙ্গিতে কথা বলিও না, তোমাদের কথাতে যেন এই রকম নম্রতা না থাকে যাতে আকৃষ্ট হয় অপর পুরুষ কথা শুনে। কথা বলতে গিয়ে প্রয়োজনে নরম মানে কর্কশ ভাষায় কথা বলবেন না, আল্লাহ এটা বলেননি যে কর্কশ ভাষায় কারোর সাথে কথা বলো। কোনো অপর মহিলা আপনাকে টেলিফোনে জবাব দিচ্ছে অথবা পর্দার আড়াল থেকে জিজ্ঞেস করছেন ভাই আছে কি, না ভাই নেই, তো এটা খারাপ ভাষায় কর্কশ করে বলবে, এটা ইসলামের শিক্ষা নয়। তবে এমন মিষ্টি সুরে বলবে না যে মহিলার আওয়াজে আকৃষ্ট করে। কথা হলো যে কোনো পুরুষ মহিলা ভদ্রভাবে কথা বলবে এবং নরম ভাষায় কথা বলবে, কিন্তু যাতে আকর্ষণ না থাকে। আল্লাহ পাক যেন যা আমরা বললাম তা কবুল করেন, এবং আমাদের নিজে আমল করার তৌফিক দান করেন। যারা শুনলেন আল্লাহ পাক তাদেরকে যেন আমলের তৌফিক দান করেন, ভালো জীবন গড়ার তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের গুনাহ খাতা মাফ করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যেন জান্নাত নসিব করেন। ও সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। أضاء الله دربي يا لسعدي وهنائي يا لفوزي وعنائي لا يطيب العيش إلا في رضا رب السماء مذ عرفت الله ربي حلو حلو حلو حياتي مذ عرفت الله ربي أشرق লকার আপনার সম্পদকে সুরক্ষিত না রাখতে পারে, বিনিয়োগ আপনার সম্পদকে না বৃদ্ধি করতে পারে, কিন্তু যাকাত দিলে নিশ্চয়ই আপনার সম্পদ বাড়বে, থাকবে সুরক্ষিত এবং পবিত্র। পিস টিভির সাথে থাকুন। আপনার যাকাত ও দানের অর্থ পাঠাতে পারেন IRFI আল্রায়ান ব্যাংক, কোয়াড্রান কোর্ট 48 গ্যালথরপে রোড, বার্মিংহাম UK। পাউন্ড অ্যাকাউন্ট নাম্বার 0113230 1, IBAN GB52 LOYD 3096 3401, 02419 2, শর্ট কোড 300083, সোয়েব BIC কোড IBO BZB 22। টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন admin@peacetv.tv। পিস টিভি, মানবতার সমাধান। হুসেন জাহাঙ্গীর আলম, নারী পুরুষের জন্য অনুসরণীয়, নারীদের জন্য নারীদের কর্মক্ষেত্র চিহ্নিত করা আছে, মানবতার অস্তিত্বের জন্য নারী এবং পুরুষ উভয়ের প্রয়োজন। তোমাদের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন প্রেমময় এবং দয়া সৃষ্টি করে দিয়ে জানুন কেন মুমিনি প্রত্যেক কাজে আল্লাহর ইচ্ছাকে মান দিয়ে চলেন। আলেমদের সংসর্গে প্রতি বুধবার রাত 9:30 আর পুনঃ সম্প্রচার সকাল 8:00 বাংলাদেশে পিস টিভি বাংলায়। আরেকজন মুসলিম অপরজনকে ইসলামের দিকে দাওয়াত দিবেন কোরআন এবং কোরআনের আলোকে। জানুন ইসলামের বুনিয়াদী নীতিসমূহ, দেখুন মুসলিম জীবনের মূল ভিত্তি। প্রতি বৃহস্পতিবার সন্ধ্যা 5:30 আর পুনঃ সম্প্রচার সকাল 6:00 বাংলাদেশে পিস টিভি বাংলায়।